দুঃখ নগলা মোহরি, দিন বন্ধু দয়িতারি দুঃখ নগলা মোহরি। হেল কি নিষ্ঠুর চিত, হেল কি নিষ্ঠুর চিত, নীলা চড়ে বিজে করি দিন বন্ধু দয়িতারি দুঃখ নগলা মোহরি, দিন বন্ধু দয়িতারি। লক্ষ্মী যোজনরে গজ ডাকিলা হে দেবরাজ, লক্ষ্মী যোজনরে গজ ডাকিলা হে দেবরাজ, তা ডাক খুঁজ তোর ভোজ শুনিছ শ্রবণ দেরি, দিন বন্ধু দয়িতারি দুঃখ দিন বন্ধু দয়িতারি। বলবন্ত প্রভু বলে মুঝে আশ্রা কলি, বলবন্ত প্রভু বলি বলে মুঝে আশ্রা কলি, দেখু দেখু ভাসি গলি, দেখু দেখু ভাসি গলি, কে তু করিব পারি দিন বন্ধু দয়িতারি দুঃখ দিন বন্ধু দয়িতারি। রখবান রখ মোতে শরণ পাদ গতে, রখবান রখ মোতে শরণ পাদ গতে, কহে বন মারি গীতে, কহে বন মারি গীতে, বসি অছি ধ্যান করি দয়িতারি দুঃখ নগলা মোহরি। হেল কি নিষ্ঠুর চিত, নীলা চড়ে বিজে করি দিন বন্ধু দয়িতারি দুঃখ নগলা মোহরি, দিন বন্ধু দয়িতারি।